সাগরে। দেখো যে আহা সাগরে, দেখো যে দেখো ঢেউয়ের পরেতে ঢেউ আসে ধে, দেখো যে আহা সাগরে, দেখো যে আকাশে জলেতে মিশে হলো একাকার, দেখো আকাশে জলেতে মিশে হলো একাকার, কি বাহার কি বাহার কি বাহার, আহা সাগরে দেখো যে